বাদিয়াজান মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ফজিলতময় বরকতময় তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ এবং উলামায়ে কেরাম, অত্র এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে জাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক বিজ্ঞ সম্মানিত ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে দ্বীনের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে আজকে তাফসীরুল কোরআন মাহফিলের শেষ পর্যায়ে এসে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথাবার্তা বলার এবং আপনাদেরকে ধৈর্য ধারণ করে শোনার জন্য বসার যে রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা রাত্রি বেশি রাত্রি করে মাহফিল করব না, মোটামুটি অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। যে সময়টুকু আমরা আলোচনা করব এটা একটা আমাদের একাডেমিক ক্লাস, এটা আমরা ওয়াজ মাহফিল মানে একটা এলমি ক্লাস, ইসলামের জ্ঞান অর্জনের একটা ক্লাস। এই ক্লাসটা অত্যন্ত মজাদার ক্লাস। আমরা যারা ইউনিভার্সিটিতে ক্লাস নেই, কলেজে ক্লাস নেই, মাদ্রাসায় ক্লাস নেই, আমাদের ক্লাসে ছাত্র ছাত্রী থাকে এক শ্রেণীর, একই ধরনের, একই বয়সের, কাছাকাছি বয়সের, কিন্তু এই ক্লাসে একেবারে 70-80 বছরের মুরব্বিরও আছেন, যুবকেরও আছে, শিশুরও আছে, মা বোনেরও আছে, আবার একেবারে বড় শিক্ষিত আছেন, আবার শিক্ষা কম এরকম ভাই বোনেরাও আছেন। তাহলে এরকম একটা ক্লাস যেখানে আল্লাহর দিন নিয়ে আমরা আলোচনা করব, এটা অবশ্যই একটা সুন্দর মজাদার ক্লাস এবং এটি ইসলামে অনেক গুরুত্বপূর্ণ। এই হালাকাতুজ জিকির, মাজলিসুজ জিকিরের অনেক গুরুত্ব রয়েছে। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমাদের ওয়াজ মাহফিলের নামে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। দেখা যায় ওয়াজ মাহফিলের নামে আমরা অনেক কষ্ট করি ওয়াজ মাহফিলের আয়োজন করি, অনেক টাকা পয়সা খরচ করে, অনেক কষ্ট করে, কিন্তু সেই ওয়াজ মাহফিলে আমরা বক্তা এসে গান গাই, নাচি, শ্রোতারাও গান গায়, শ্রোতারাও নাচে, এবং অনেকেই গান শোনার জন্য, নাচ দেখার জন্য কিন্তু হাজার হাজার শ্রোতা আসে। যে সকল বক্তা দেখবেন গান গায় আর নাচে, তাদের শ্রোতাও আসে হাজার হাজার, শ্রোতারা দেখতে আসে যে কেমনে নাচে, কেমনে গান গায়। আবার অনেক জায়গায় দেখা যায় বিভিন্ন ধরনের গল্প গুজব বলে, কিচ্ছা কাহিনী বলে, ওয়াজ মাহফিলটাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসা হয়েছে। আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে অনেক ওলামায়ে কেরাম এখন ওই ধারা থেকে ফিরে এসে ওয়াজ মাহফিল বলতে যা বোঝানো হয়, তাফসীরুল কোরআন মাহফিল বলতে যা বোঝানো হয়, এখানে আমরা কথা কম শুনব কিন্তু যেটা শুনব সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনব। এখানে কোনো গল্প গুজব কিচ্ছা কাহিনী হাসি ঠাট্টা তামাশার জন্য আমরা আসিনি। অনেকের মূল্যবান সময় রেখে, অনেক কাজ রেখে এখানে আসে বসছেন যাতে এমন কিছু কথা আমরা কোরআন সুন্না থেকে শুনি যেগুলো আমাদের দুনিয়াতেও কল্যাণে আসে, আখেরাতেও আমাদের কল্যাণে আসে। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি যে কথাগুলো বলবো চেষ্টা করব একেবারে অত্যন্ত সহজ সরল ভাষা, যাতে আমরা সবাই কথাগুলো বুঝতে পারি। কোনো ইংরেজি, কোনো উর্দু, ফার্সি, হিন্দি, কোনো জাপানিজ, চাইনিজ বিভিন্ন ভাষা বলে কথাগুলোকে কঠিন করে না। আমি বড় শিক্ষিত মানুষ, বড় মুফতি সাহেব, বড় আলেম, এটা বোঝানোর চেষ্টা না করে একেবারে সহজ সরলভাবে যেভাবে আমরা আল্লাহর দিনকে সহজে বুঝতে পারি সেইভাবে কথাগুলো বলার আমার যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে কথাগুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যাতে আমরা যে মূল্যবান সময়টা নিয়ে বসেছি এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন এমন কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের ব্যবস্থা করেন। সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাই বোনেরা, আমাদের আলোচনার বিষয়বস্তু হবে আজকে, আজকের যে ক্লাসটা, এই ক্লাসের বিষয়বস্তু হলো নাওয়াকিদুল ঈমান ওয়াল ইসলাম, অর্থাৎ ঈমান এবং ইসলাম কি কি কারণে ভেঙ্গে যায়, ঈমান কি কি কারণে নষ্ট হয়ে যায়, এই বিষয়টার উপরে আমরা সংক্ষিপ্ত একটি ক্লাস নেব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদেরকে যেটা জিজ্ঞাসা করব আপনারা আপনাদের এলমের আলোকে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, এটা কি আমরা চাই কি চাই না? আলহামদুলিল্লাহ, আমরা সবাই কি চাই? কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ, কেন জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাই কেন? যে জান্নাত আমাদের বাপের বাড়ি, কি বলেন? জান্নাত বাপের বাড়ি না? আমাদের বাপ দাদার বাড়ি জান্নাত, বাপ দাদার বাড়ি যাবো না, কোন বাড়িতে যাবো? আমাদের আব্বাজান আদম আলাইহিসসালাম কোথায় ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহাসসালাম দুজনকে সৃষ্টি করার পরে রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইয়া আদম উস্কুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, ও আদম আর আদমের স্ত্রী দুজন মিলে এই জান্নাতের ভিতরে বসবাস কর। সুবহানাল্লাহ, এই জান্নাতে থাকো তোমরা। তাহলে জান্নাতের প্রথম বাসিন্দা আমাদের আব্বা আমাদের আম্মা, তাহলে আমরা সেই ঘরের সন্তান। তাহলে বাবা মা যেখানে থাকে ছেলে মেয়েরা তো সেখানেই থাকে, তাহলে আমরা জান্নাতেই থাকবো ইনশাআল্লাহ, কি বলেন? এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাতি মানুষগুলোকে ওয়ারিস হিসেবে সম্বোধন করছেন। আল্লাহ পাক সূরা আল মুমিনুনের মধ্যে বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফীহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এই মানুষগুলা হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। সুবহানাল্লাহ, ওয়ারিস কারা? আপনাদের দেশে ওয়ারিস কারা হয়? বাপ মরে গেছে, ওয়ারিস কারা? ছেলে মেয়েরাই তো হয়। মা মারা গেছে, ছেলে মেয়েরা ওয়ারিস হয়। দাদা মারা গেছে, নাতি নাতনিরা ওয়ারিস হয়। ছেলে নেই, নাতি নাতনিরাও এক পর্যায়ে গিয়ে বিভিন্ন ভাবে একের পর এক ওয়ারাসাত আসতে থাকে, খেলাফত আসতে থাকে, এক প্রজন্ম যায় আর এক প্রজন্ম ওয়ারিস হয়, এইভাবে চলতে থাকে পর্যায়ক্রমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ওয়ারিসও বলছেন। আচ্ছা, এই ওয়ারিসানা পাইতে হইলে জান্নাতের কি কি লাগে বলেন তো দেখি। বাপ হইল মুসলমান, ছেলে হইল নাস্তিক, এই ছেলে বাবার সম্পদের ওয়ারিস হবে কিনা আপনারা ফতোয়া দেন। বাবা হইছে মুসলমান, মা হইছে মুসলমান, ছেলে হইছে নাস্তিক, আল্লাহ বিশ্বাস করে না, আখেরাতে বিশ্বাস করে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না, এই ছেলে ওয়ারিসি পাবে কিনা, সম্পত্তি পাবে কিনা? পাবে না। তাহলে আমাদের আব্বা যে আদর্শের ছিলেন, আমাদের আম্মা যে আদর্শের ছিলেন, সেই আদর্শের উপরে যদি আমরা না থাকি তাহলে কিন্তু জান্নাতের ওয়ারাসাত পাওয়া যাবে না। আমাদের আব্বা কি মুমিন ছিলেন না মুশরিক ছিলেন? আমাদের আব্বা খালি মুমিন ছিলেন না, আল্লাহর একজন নবীও ছিলেন। সুবহানাল্লাহ, আমাদের আব্বা নবীও ছিলেন, প্রথম মানুষও ছিলেন, আমাদের আব্বা মুমিন প্লাস নবী। সুবহানাল্লাহ। তাহলে আব্বার সম্পত্তি পাইতে হইলে, আব্বার ওয়ারাসা পাইতে হইলে আমাদেরকেও কি হওয়া লাগবে? যদি মুশরিক হন কি জান্নাত পাওয়া যাবে? কেন? বাপের এক দিন, বাপের এক ধর্ম, আপনার হয়ে গেছে আরেক ধর্ম, ওয়ারাসাত বাতিল, ওয়ারাসাত পাওয়া যাবে না। তাহলে জান্নাত পাইতে হলে কি কি জিনিস লাগে বলেন দেখি এবার। জান্নাত পাইতে হলে কয়টি জিনিস লাগে? জান্নাত পাইতে হলে দুটি জিনিস লাগে, কয়টি জিনিস? আচ্ছা বলেন দেখি, সৌদি আরব যাইতে হলে কয়টা জিনিস লাগে? ওরে এটাও জানে না, জান্নাত তো পরে, সৌদি আরবে যাইতে জানে না, জান্নাতে যাইবো কেন? জি, সৌদি আরব যাইতে গেলে প্রথমে লাগে তার পাসপোর্ট করতে হয়, পাসপোর্ট ছাড়া যাইতে পারে? দুই নম্বরে তার ভিসা লাগে। সৌদি আরব যাইতে দুইটা জিনিস লাগে, আমেরিকা যাইতে দুইটা জিনিস লাগে, ইউরোপে যাইতে দুইটা জিনিস লাগে, পৃথিবীর যে কোনো দেশে যেতে চান এই দুইটা জিনিস ছাড়া পৃথিবীর কোনো দেশে যেতে পারবেন না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে হলেও দুইটা জিনিস লাগে। আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার এই কথাটা বলছেন, ওই মানুষগুলোকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন, ওই মানুষগুলোকে জান্নাতের সুসংবাদ পৌঁছিয়ে দেন, যে মানুষগুলোর ভিতরে এই দুটি কোয়ালিটি আছে, এই দুটি গুণাবলী আছে। এক নম্বর হলো আল্লাযীনা আমানু, এক নম্বরে থাকতে হবে ঈমান, এক নম্বরে থাকতে হবে কি ঈমান, দুই নম্বর ওয়ামিনুস সলিহাত, আমলে সলিহ থাকতে হবে। ঈমানটা হলো পাসপোর্ট, আমলে সলিহটা হলো ভিসা। আখেরাতের ময়দানে পুলসেরাত পার হতে গেলে ঈমান লাগবে, কবরের আজাব থেকে রক্ষা পেতে গেলে ঈমান লাগবে, হাশরের ময়দানের আজাব থেকে, ভয়াবহতা থেকে রক্ষা পেতে গেলে ঈমান লাগবে। ঈমান দিয়ে পার হতে হতে পুলসেরাত পার হওয়ার পরে আমলে সালেহ দিয়ে জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানও লাগবে, আমলে সালেহ লাগবে, ঈমান আমল দুটোই লাগবে। ইমানবিহীন কোন ব্যক্তি যদি দুনিয়া থেকে যায়, আল্লাহর ইবাদত কোনদিন জান্নাত পাবে না। জান্নাত পাবে ইমান নিয়ে যায় নাই কবরে, জান্নাত পাওয়ার কোন সম্ভাবনা নাই। আমল অনেক নিয়ে গেছে, বস্তায় বস্তায় আমল আছে, কিন্তু ইমান নাই, জান্নাত পাবে? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সরদার, মুনাফিকের লিডার, বস্তায় বস্তায় আমল নিয়ে গেছে কিন্তু ঈমান নাই, মুনাফিক। বস্তায় বস্তায় আমল নিয়েও আল্লাহর বান্দা জাহান্নামী। তাহলে আগে, আমলের আগে ঠিক করতে হবে কি? ঈমান। ইমানটা সবচেয়ে জরুরি। একজন মুসলিমের, একজন মুমিনের সবচেয়ে বড় সম্পদ হলো কি, কি রকম দামি সম্পদ এটা? আমাকে আপনাকে যদি বলা হয় তোমাকে সারা দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে দেওয়া হবে, তুমি তোমার ইমানটা বিক্রি করে দাও, বিক্রি করবেন? তাহলে বোঝা যায় ইমান এমন এক দামি সম্পদ, যেই দামি সম্পদের তুলনায় সারা দুনিয়ার সম্পদ কিছুই না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ইমানের বিনিময়ে জান্নাত দিবেন, কারণ জান্নাত এরকম অনেক দামি জিনিস, দামি জায়গা, মূল্যবান জায়গা। ওই দামি জায়গা পাইতে হলে দামি ইমান লাগবে, দামি জায়গা কিনতে হলে টাকাও দামি লাগে। ঢাকা শহরে জায়গা কিনবেন যদি অল্প টাকা দিয়ে কিনতে চান, গ্রামের জমির দামে ঢাকা শহরের জমি কিনতে চান পাওয়া যাবে? ঢাকা শহরের জমি কিনতে হলে, টাঙ্গাইল শহরের জমি কিনতে হলে জায়গার দাম গ্রামের চাইতে, এলাকার চাইতে বেশি টাকা লাগবে। মূল্যবান জায়গার দাম মূল্যবান টাকা দিতে হয়, বেশি টাকা দিতে হয়। আল্লাহর জান্নাতের মতো মূল্যবান, মহামূল্যবান আর কিছু নাই। ওই মহামূল্যবান জান্নাত পাইতে হইলেও মূল্যবান ইমান লাগে। তাহলে পৃথিবীতে মুসলমানেরা সবচেয়ে ধনী না মুশরিকেরা ধনী? যে মুসলিমেরা ধনী। প্রতি বছর বিশ্বের সেরা সেরা ধনীদের তালিকা দেওয়া হয়, সেই তালিকার মধ্যে দেখা যায় অমুসলিমদেরকে তালিকার মধ্যে দেওয়া হয় বিল গেটস অত নম্বর ধনী, অমুক এত নম্বর ধনী, অমুক এত নম্বর ধনী। কিন্তু একজন মুসলমান তিনি বুঝেন আমার মতো দামি, আমার মতো ধনী আল্লাহর জমিনে আর নাই। বিল গেটস আমার তুলনা ফকিরও না মিসকিনও না, কারণ আমার কাছে যে সম্পদটা আছে এটা তাদের কাছে নাই। সেই সম্পদটার নাম কি? ওই সম্পদটার নাম হলো ইমান। আচ্ছা বলেন দেখি, টাঙ্গাইল জেলা মাটির উপরে মানুষ বেশি না মাটির নিচে মানুষ বেশি বলেন দেখি? ওরে এই হিসাবও জানে না, টাঙ্গাইল জেলার যত মানুষ আছে এর এক মাটির উপরের মানুষ বেশি না মাটির নিচের মানুষ বেশি? মাটির উপরের মানুষের চাইতে মাটির নিচের মানুষ অনেক অনেক গুণ বেশি। আজকে শত শত হাজার হাজার বছর ধরে কত মানুষ এই দুনিয়াতে আসছে, আবার দুনিয়া থেকে গেছে, যতজন গেছে সবাই কিন্তু মাটির নিচে আছে, আছে না? যদি বলি খেলা ধরে মাটির উপরের বনাম মাটির নিচের জিতব কারা? উপরের মানুষ জিতবে না নিচের মানুষ জিতবে বলেন দেখি? বা ক্রিকেট খেলা ধরলেন বা ফুটবল খেলা ধরলেন, উপরের মানুষ আর নিচের মানুষ কারা জিতবে? একতারা, কেউ কেউ উপরের মানুষ জিতবে, কেউ নিচের মানুষ জিতবে। উপরের মানুষ টাঙ্গাইল জেলার যতজন আছেন সবাই, মাটির নিচের মানুষ খালি একজন। কবরস্থান দিয়ে যদি উঠি দাঁড়াইতে পারে আপনারা বলি খেলা লাগবে না, দেখার আগে সব বেহোশ হয়ে মরে যাবেন, সবগুলো বেহোশ। যদি খালি একজন দেখতে পারেন, দেখা দূরের কথা, কবরস্থান দিয়ে হাঁটার সময় যখন সামনের দিকে যায় রাত্রেবেলায় ওয়াজ মাহফিলের পরে বাড়িতে যাওয়ার সময় রাস্তা দিয়ে যদি কোনো কবরস্থান থাকে, যাওয়ার আগে কতবার আয়াতুল কুরসি পড়ে, কতবার সূরা ইখলাস পড়ে, কতবার সূরা ফাতিহা পড়ে, শরীরে ফু দিতে দিতে রাস্তা অতিক্রম করে, কিছু দূর যাওয়ার পরে যদি হঠাৎ করে একটা বাস নড়াচড়া করে উঠে, লাফ মারে তিন হাত উঠে, মানুষ বের হওয়া লাগে না কবরস্থান থেকে, খালি গাছ একটা নড়াচড়া করলে অবস্থা খারাপ। তাহলে যদি একজন মানুষ কবর থেকে বাহির হইতে পারে কি বলি খেলবেন আর ক্রিকেট খেলবেন? আমাদের অবস্থাই তো শেষ। তাহলে মাটির উপরের চাইতে মাটির নিচের মানুষ বেশি। মাটি মানুষকে উপরেও বহন করে, পেটের মধ্যেও বহন করে, দুই জায়গায় বহন করে। আমরা উপরের মানুষ যারা থাকি নিচের মানুষের জন্য আমরা দোয়া করি, করি না? সবার জন্য করি না কিছু মানুষের জন্য করি বলেন দেখি? সবার জন্য করি না, সব মানুষের জন্য দোয়া করি না, সব মানুষের জন্য করি না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা গফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন, রব্বানা গফির লানা আমাদেরকে মাফ করেন, ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান আমার সকল ভাইদেরকেও মাফ করে দেন, সকল বন্ধুদেরকেও মাফ করে দেন যারা ঈমানটা নিয়ে দুনিয়া থেকে অতিবাহিত হয়েছে। সুবহানাল্লাহ, তাহলে সব মানুষের জন্য দোয়া করি না, দোয়া করি কাদের জন্য? শুধু যারা সাবাকুনা বিল ঈমান। তাহলে আমি আপনিও যদি ঈমান লই কবরে যাই, কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি ঈমানদার আমার আপনার জন্য প্রতিদিন দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ, আর ঈমান নিয়ে কবরে যান নাই একজন মানুষও জমিনের থেকে আপনার জন্য দোয়া করবে না, একজনও কোনোদিন দোয়া করবে না যে আল্লাহ যারা ঈমান না লইকো মারা গেছে তাদেরকে মাফ করে দেন, এই কথা কেউ বলবে না। তাহলে ঈমান নিয়ে কবরে গেলে কিয়ামত পর্যন্ত দোয়া পাইতেই থাকবো আমরা। জানাজার নামাজে একটা দোয়া পড়া হয়, আপনারা পড়েননি এটা? জানাজার নামাজের দোয়াটা বলেন দেখি, নাকি আপনাদের দেশে জানাজায় পড়ে না? জানাজা পড়ে, তো জানাজা কি দোয়া পড়েন আপনারা? আল্লাহুম্মা ইগফির লি হাইয়ানা ওয়া মাইয়িতানা ওয়া শাহিদিনা ওয়া গায়বানা, এটা পড়েন না? এই দোয়াটার মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اي الله যতদিন আমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবা ততদিন আমাকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখো, যখন আমাকে মৃত্যু দিবা ঈমানের উপরে মৃত্যু দিবা, আমার মৃত্যুটা যেন ঈমানের উপরে হয়। একজন মুরব্বীকে জিজ্ঞাসা করেন, ও চাচা আমি আপনার জন্য কি দোয়া করব বলেন, কি দোয়াটা চান? মুরব্বী বলবে, বাবা আমার জন্য কোনো দোয়া দরকার নাই, একটা দোয়া করবা যাতে ঈমানটা নিয়ে কবরে যেতে পারি, ইমানটা লই যাতে কবর যেতে পারে, এই দোয়া করবা। মুরব্বীরা বলো না, তাহলে ইমান কি দুনিয়াতে রাখি যেতে হইব না কবরে নিতে হইব? যদি বলেন যে ইমানটা আমার ছেলে মেয়েদের জন্য রাখি গেলাম, কবর যাওয়ার সময় ইমান নেন নাই, ছেলে মেয়ের জন্য রাখি গেছে, রাখি যাওয়া যাবে? গেলে জান্নাত পাওয়া যাবে? কবরের মধ্যে ঢুকার সাথে সাথে পরীক্ষার হল বসে যাবে, পরীক্ষা হবে না কি আপনাদের হবে? সব মানুষের সব জায়গার সারা দুনিয়া সবারই পরীক্ষাটা হবে। সেই পরীক্ষার প্রশ্নগুলো বলেন দেখি, কি কি প্রশ্ন? প্রশ্ন জানেন, মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দীন কি, তোমার নবী কে, জিজ্ঞাসা করবে না? আচ্ছা বলেন দেখি, এই প্রশ্নগুলো ইমানের প্রশ্ন নাকি আমলের প্রশ্ন? তিনটাই কিন্তু ইমানের প্রশ্ন। মা রব্বুকা তোমার রব কে, ওয়া মা দীনুকা তোমার দীন কে, ওয়া মান নাবিয়ুকা তোমার নবী কে, তিনটা প্রশ্ন কিন্তু ইমানের উপরে। তাহলে ইমান কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে ইমানের পরীক্ষা শুরু হয়ে যাবে, আমলের পরীক্ষাও হবে, তবে আমলের পরীক্ষাটা হবে কিয়ামতের ময়দানে। ইন্না আওয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব শুরু হবে সেটা হলো সালাত, নামাজ। কিন্তু কবরে প্রথমেই যে পরীক্ষাটা সেটা কিসের? ঈমান। এখন প্রথম পরীক্ষায় পাশ করেন নাই, ইমানের পরীক্ষায় ফেল, তাহলে পরবর্তী পরীক্ষায় পাশ করার সম্ভাবনা আছে? প্রিলিমিনারিতে ফেল করছেন, বিসিএস পরীক্ষা দিতে গেছেন, প্রথম প্রিলিমিনারিতেই ফেল, আপনাকে রিটার্ন পরীক্ষা দেওয়ার পারমিশন নাই, ভাইবা দেওয়ার পারমিশন নাই, প্রথম পরীক্ষায় পাশ করলে তারপরে আপনি রিটার্ন দিতে পারবেন, লিখিত দিতে পারবেন, লিখিত পাশ করলে ভাইবা দিতে পারবেন। আপনি যখন কবরের প্রথম প্রিলিমিনারি পরীক্ষায় ফেল করে গেছেন, বাস আর দ্বিতীয় কোন পরীক্ষার আপনার সুযোগ নাই, তাহলে ইমানটা কবর যাওয়ার সময় সাথে করে নিয়ে যেতে হবে। তাহলে ইমানটা এত দামি, এত মূল্যবান, সেই ইমানটা আমাদের হেফাজত করা, সংরক্ষণ করা, যত্ন করা দরকার আছে কিনে? কেমনে যত্ন করবেন? আপনাদের ভিতরে ইমান আছে কিনে বলেন দেখি। আছে? আচ্ছা, তো ইমান তো সবাই আলহামদুলিল্লাহ আছে, এবং যে ভাইয়েরা নামাজ পড়ে না তাদেরও কিন্তু ইমান আছে, আছে না? তো আমি নামাজ না পড়লে কি হইব? আমার ইমান কিন্তু খুব মজবুত, ইমান কিন্তু খুব শক্ত। আপনাদের দেশে বলে নেই? আপনাদের দেশেও বলে? এটা আমরা মনে করতাম খালি আমাদের এলাকায় বলে, এখন এই এলাকায় বলে। তাহলে বোঝা গেল নামাজ না পড়লেও আমাদের দেশে ইমান থাকে। কো আমি নামাজ না পড়লে কি হইব? আমার ইমান কিন্তু খুব মজবুত, ইমান কিন্তু খুব শক্ত। যে ইমান আমাকে আপনাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না, যে ইমান আমাকে আপনাকে কয়েক গজ ধরে আল্লাহর ঘর পর্যন্ত নিতে পারে না, ওই ইমান আমাকে হাজার হাজার মাইল দূরে জান্নাত পর্যন্ত নিতে পারে না। যে ইমান এত দুর্বল হয়ে গেছে, যে ইমানে আমাকে ফজরের সময় ঘুম থেকে জাগাইতে পারে না, ওই ইমান আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত কোনদিনও নিতে পারবে না। আমার আপনার ভিতরে যদি ইমান থাকে, কালবের ভিতরে যদি ইমান থাকে, ইমানটা সবসময় ইমানের গ্রান ফাইলে দৌড়ায়, ইমানের খাবার ফাইলে দৌড়ায়, ইমানের গ্রান আসে আজানের মধ্য থেকে, পাঁচ ওয়াক্ত আজান যখন মসজিদের থেকে হয়, মসজিদের যখন মুয়াজ্জিন মাইকে যখন বলতে থাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এই আওয়াজ যখন মুমিনের কালবে লাগতে থাকে, মুমিনের কালবে ধাক্কা দে, মুমিনের কালবে যদি ইমান থাকে, ইমান তাকে এই গ্রামে যেদিক থেকে গ্রামটা আসছে ইমান তাকে নিয়ে সেই দিকে দৌড়ায়। ইমান এই গ্রাম পাইলে, আজানের গ্রাম পাইলেই ইমান দৌড়তে, আর যদি ইমান না থাকে দৌড়াবে না। ইমান যদি অসুস্থ হয়ে যায়, ইমান যদি মরে যায়, ইমান যদি প্যারালাইজড হয়ে যায়, তাহলে সারাদিন আপনার সামনে আজান হোক কোনো নড়াচড়া হবে না। ইমানের খোরাক হলো আল্লাহর জিকির, ইমানের খোরাক হলো নামাজ, ইমানের খোরাক হলো কোরআনে কারীমের তেলাওয়াত, ইমানের খোরাক হলো কোরআনের আলোচনা। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আল আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারের সামনে আল্লাহর জিকির করা হলে, আল্লাহর জিকিরের গ্রাম পাইলে তার অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যায়, অন্তর কেঁপে উঠে। কোরআনে কারীম যখন তার সামনে তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তার ইমান শুধু বাড়তে থাকে, শুধু বাড়তে থাকে। সুবহানাল্লাহ, ইমানের খোরাক পাইলে ইমান তাজা হতে থাকে। এখন ইমানের খোরাক, ইমান থাকলে না খোরাক দরকার, ইমানে যদি না থাকে তো খোরাকের দরকার কি? তাহলে আমাদের যে ইমান এত দুর্বল, ফজরের সময় শোয়া থেকে তুলতে পারে না, আবার আশা করে বসে আছি এই ইমানে জান্নাতেও নিয়ে যাবে। আমার ভাইয়েরা এবং বোনেরা, আমরা যখন অজু করি, অজু করার পরে অজু ভাঙ্গে নাকি? অজু ভাঙ্গে? আপনাদের দেশে অজু ভাঙ্গে না? জি, কথা কয় না, কি আমাদের ভাইয়েরা কি মনে কষ্ট নিচ্ছেন নাকি? তো কথা কন না কেন? আপনাদের দেশে উজু ভাঙ্গে না তো বলেন না, বলে ভাঙ্গে কোন দেশে আবার উজু ভাঙ্গে না। ফজর উজু করলে এশার নামাজ পড়া যায়, এশার উজু করলে ফজর পড়া যায়, তাহলে বোঝা যায় টাঙ্গাইলেও উজু ভাঙ্গে। তাহলে উজু ভঙ্গের কারণ কয়টি? সাতটি। মাশাআল্লাহ, দেখছেন মুরব্বী সবার আগে বলে দিছে যে উজু ভঙ্গের কারণ কয়টি? সাতটি। আপনাদের দেশে নামাজ ভাঙ্গে নাকি ভাঙ্গে? নামাজ ভঙ্গের কারণ কয়টি? মাশাআল্লাহ, দেখছেন সব জানে নামাজ ভঙ্গের কারণ 19টি। তাহলে এই দেশে উজুও ভাঙ্গে, নামাজও ভাঙ্গে, রোজাও ভাঙ্গে, হজও ভাঙ্গে, অনেক ইবাদত বন্দেগী ভেঙ্গে যায়। এবার বলেন ইমান ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণ, উজু ভঙ্গের কারণ তো বলছি, নামাজ ভঙ্গের কারণ বলছি, এবার ইমান ভঙ্গের কারণ কয়টি সেটা বলেন। জি, একটি। মুরব্বী বলছেন একটি, আপনারা তো একটিও বলতে পারেন না, তো উনি তো নাম্বার বেশি পাইছে, একটি হলে বলছে, আপনারা তো একটা বলেন না। ইমান ভঙ্গের কারণ কয়টি চিন্তা করেন আমার ভাইয়েরা এবং বোনেরা। আমার উজু ভাঙ্গার আগে ইমান ভঙ্গের কারণ জানা দরকার ছিল, নামাজ ভঙ্গের কারণ জানার আগে ইমান ভঙ্গের কারণ জানা দরকার ছিল। কারণ ইমানে যদি না থাকে আপনার উজুয়ে কোনো কাজ হইব নাকি? ইমানে নাই নামাজে কোনো কাজ হইব নাকি? ইমানে নাই সাইয়ামে রোজায় কোনো কাজ হইব নাকি? ইমানে নাই হজে কোনো কাজ হইব নাকি? আগে তো ইমান, তারপরে নাই গুনাহ। অথচ দেখেন উজু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু ইমান ভঙ্গের কারণ জানি না। ইমান ভঙ্গের কয়টা কারণ এইটা আমরা মুসলিমেরা মুমিনেরা জানি না। এই জন্য দেখবেন বাংলাদেশে অসংখ্য ভাইয়ের উজু ভাঙ্গে, নামাজ ভাঙ্গে, কিন্তু কোন ভাইয়ের ইমান ভাঙ্গে না। বাংলাদেশে ইমান ভাঙ্গে না। কোনদিন শুনছেন যে টাঙ্গাইলের অমুক জায়গার অমুক ভাইয়ের ইমান ভাঙ্গি গেছে? শুনছেন? কত ভাইদেরকে দেখি মসজিদে উজু ভাঙ্গি যায়, উজু করার জন্য বাইরে চলে যায়। কত ভাইয়ের দেখি নামাজ ভাঙ্গি যায়, কত ভাইয়ের দেখি রোজা ভাঙ্গি যায়, কিন্তু এই দেশে কোন মানুষের ইমান ভাঙ্গে না। এই দেশে দেখবেন কোন মানুষের কোনদিন শুনবেন না যে ওই মানুষটার ওই ভাইটার ইমান ভাঙ্গি গেছে। নামাজ পড়ে না, দিনের সাথে কোনো সম্পর্ক নাই, তারপরেও ইমান ঠিক আছে। ইসলামের কিছুই নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নত নাই, কোন আমল নাই, ইমানের কোন কার্যক্রমে নাই, দিনের সাথে ইসলামের সাথে দূরতম সম্পর্ক নাই, তাও ইমান ঠিক আছে, ইমান ভাঙ্গে না। কারণ কি? ইমান ভাঙ্গে কিভাবে সেটাই তো জানে না। কোন আল্লাহর বান্দা যদি উযু ভঙ্গের কারণ না জানে, ওই আল্লাহর বান্দার কোনদিন উযু ভাঙবে না। দেখবেন উযু ভঙ্গের কারণ কয়টা এটা কেউ জানে না। একজন লোক দেখবেন যে তার উযু যাবে না, কারণ কি? সে তো জানেই না উযু কেমনে যায়। আল্লাহর বান্দা ফজরের নামাজের উযু করে, একই উযু দিয়ে জোহরও পড়ে, আসরও পড়ে, মাগরিবও পড়ে, এশাও পড়ে। জিজ্ঞাসা করা হল, ভাইজান আপনি ফজরের উযু দিয়ে এত নামাজ কেমনে পড়লেন? আমি না একবার উযু করছি। তো মাঝখান দিয়ে আপনি প্রস্রাব করছেন, পায়খানা করছেন, টয়লেটে গেছেন, প্রস্রাব পায়খানা করছি, আমার উযুর কি হয়েছে? প্রস্রাব পায়খানা করলে আমার উযু মজবুত, প্রস্রাব পায়খানা না করছি আমার উযুর কি হয়েছে? কারণ আল্লাহর বান্দা জানে না প্রস্রাব পায়খানা করলে তার উযু ভাঙ্গি যায়। তাহলে যে লোক এটা জানে নাই, শিখে নাই, বুঝে নাই কোনোদিন, এই লোকের কোনোদিন দেখবেন যে উযু যাবে না। রাত্রে এশার নামাজের উযু দিয়ে সকালবেলায় ফজরের নামাজও পড়বে। যদি জিজ্ঞাসা করা হয়, ভাইজান আপনি এশার উযু দিয়ে ফজর পড়তে আসছেন কেন, মাঝখানে না আপনি ঘুমাইছেন? কই ঘুমাইলে কি হইব, আমার উযু কিন্তু মজবুত, বাইরে নিয়ে ঘুমাইলে উযু কি হয়েছে? আমার এশার নামাজের উযু কত সুন্দর করে পড়ছি, আমার উযু কিন্তু খুব মজবুত আছে, স্ট্রং আছে আমার উযু। কারণ কি? ঘুমাইলে যে উযু ভাঙ্গি যায় এই জিনিসটা তো আল্লাহর বান্দা জানে না। এজন্য কি কি জিনিসে ইমান ভেঙ্গে যায়, ইমান চলে যায়, এই জিনিসগুলো যদি কোনো মুমিনের জানা না থাকে, তাহলে সারা জীবন ইসলাম বিরোধী কাজ করার পরেও, ইমান বিরোধী কাজ করার পরেও আল্লাহর বান্দার কোনদিন ইমান যায় না। সমস্যা হলো আমাদের দেশে ইমান কেমনে ভাঙ্গে, কি কি কারণে ইমান ভেঙে যায়, এই বিষয়গুলো আমাদের জানা নাই। আমার ভাইরা এবং বোনেরা, দশটা কারণ ভালো করে মনে রাখবেন। আমি সংক্ষেপে সহজ ভাবে দশটা কারণ বলবো, এই দশটা কারণের মাধ্যমে ইমান ভেঙে যায়। এই দশটা কারণের যে কোনো একটি কারণ যদি আমার আপনার মধ্যে ঘটে, তাহলে আমার আপনার ইমান আর থাকবে না, ইমান নিয়ে কবরে যাওয়া যাবে না। কয়টা কারণ? দশটা। এক নম্বর ইমান ভঙ্গের কারণ আশ্রিকু ফি ইবাদাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। ইমান ভঙ্গের এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে শিরক করা, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক করা। শিরক করলে ইমান চলে যায়, ইমান ভেঙে যায়। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন, فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। الله رب العالمين বলেন, فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ, যে ব্যক্তি তার রবের সাথে মোলাকাত করতে চায়, সাক্ষাৎ করতে চায়, তাকে বেশি বেশি করে আমলে সালেহ করতে হবে। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কারো সাথে শিরক করা যাবে না, ইবাদতের মধ্যে শিরক করা যাবে না। শিরক করলে ইমান চলে যায়, ইমান ভেঙে যায়। শিরক এত জঘন্য অপরাধ, এটা দুনিয়ার সবচেয়ে মহা দুর্নীতি। আজকে আমরা দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি দেখি না সব জায়গায়। যেই আল্লাহর বান্দা আল্লাহর সাথে দুর্নীতি করতে পারে, সে মানুষের সাথে দুর্নীতি করা কোনো ব্যাপার না তার জন্য। আল্লাহর যে বান্দা শিরক করে, আল্লাহর এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দুর্নীতি করে, তা আল্লাহর সাথে যে দুর্নীতি করে বান্দার সাথে দুর্নীতি করা তার কোনো বিষয় না। এই জন্য জমিনে দুর্নীতি বন্ধ করতে হলে প্রথমে বন্ধ করতে হবে শিরক। শিরক বন্ধ করলে দুর্নীতি বন্ধ হবে, শিরক বন্ধ না হলে দুর্নীতি কোনোদিনও বন্ধ হবে না। কারণ সে আল্লাহর সাথে দুর্নীতি করতে ভয় পায় না, বান্দার সাথে দুর্নীতি করা তো তার জন্য কোনো বিষয় না। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা লোকমানের 13 নম্বর আয়াতে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খবরদার শিরক করিও না, কারণ শিরকটা হলো জুলমে আযীম, মহা দুর্নীতি। শিরক হলো মহা দুর্নীতি, খালি দুর্নীতি না, জুলমুন আযীম। শিরক করার কারণে আল্লাহ পাক আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। সুবহানাল্লাহ বলেন না, নাউযুবিল্লাহ বলেন না, আল্লাহর জান্নাত আল্লাহ পাক হারাম করে দেন শিরক করলে। সূরা আল মায়দার 72 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। আল্লাহর জান্নাত সে পাবে না যে শিরক করবে। শিরক এমন এক অপরাধ, শিরক করলে আপনার আমার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। সূরা জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। সমস্ত নবীদেরকে আমি এই ওহি নাযিল করে জানিয়ে দিয়েছি, বান্দা যদি আমার সাথে শিরক করো, তোমার সব আমল বরবাদ, সব আমল নষ্ট হয়ে যাবে। নামাজও পড়ছেন, শিরকও করছেন, নামাজ বরবাদ। রোজাও রাখছেন, শিরকও করছেন, রোজা বরবাদ, হজ করছেন শিরক করছেন হজ বরবাদ, শিরক করলে সব আমল নষ্ট হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সব গুনাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। সূরা আন-নিসা 48 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কিয়ামতের ময়দানে তোমার সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাফ করবেন না, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এরকম মারাত্মক অপরাধ আমরা শিরক করি কিনা, তারা শিরক করেন কয়না দেখি, শিরক করেন, শিরক অনেক করি, কিন্তু শিরক যে করি ওটাই বুঝি না, এটা যে শিরক সেটাই বুঝি না। শিরক করি কিন্তু শিরককে আমরা ইবাদত মনে করি, এটা যে শিরক করতেছি এই বিষয়টাই আমাদের উপলব্ধি নেই। আমাদের আপনাদের সকল ইবাদতের মালিক কে বলেন দেখি? আমার আপনার ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, ইবাদত পাওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ, খালি আল্লাহ বললে হবে না, কে? একমাত্র আল্লাহ। আল্লাহ পাক সূরা আল-ফাতিহার মধ্যে আমাদেরকে শিখাইছেন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র ইবাদত করি আপনার, একমাত্র সাহায্য চাই আপনার কাছে। দুই জায়গায় কিন্তু একমাত্র আছে, আছে না? ইয়্যাকা ইয়্যাকা দুটো জায়গায় আছে। তাহলে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর, আল্লাহর সাথে যদি অন্য কারো ইবাদত করা হয় তাহলে ঈমান নাই, বরবাদ, এটার নাম শিরক। আচ্ছা বলেন আবার, সেজদা করা ইবাদত কিনা? সেজদা করা, সেজদা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এত গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আব্দু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, আল্লাহর বান্দা সেজদারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে নিকটবর্তী হয়ে যায়, একেবারে কাছাকাছি পৌঁছে যায়। সুবহানাল্লাহ, সেজদা করলে বান্দা আল্লাহর একবার কাছে পৌঁছে যায়। তাহলে এই সেজদার মালিক কে? একমাত্র আল্লাহ। এই সেজদার মালিক কে? যদি আমি আল্লাহকেও সেজদা করি, আবার কোন জীবিত মানুষ বা মৃত মানুষ আরেকজনকেও সেজদা করি, ঈমান থাকবে না? এই সেজদার মালিক, ইবাদতের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আল্লাহর সাথে যদি অন্য কাউকে সেজদা করেন, ঈমান চলে যাবে, শিরক হবে। আজকে আমাদের দেশে লক্ষ্য করে দেখবেন, লক্ষ লক্ষ মুসলমান ভাই বোন বিভিন্ন কবরের সামনে যায় সেজদা দিতেছে, বিভিন্ন জীবিত মানুষদেরকে সেজদা দিতেছে, জীবিত মানুষেরও সেজদা করে, মৃত মানুষেরও সেজদা করে, এক গোলাম আরেক গোলামের সেজদা করে, যাকে সেজদা করতেছে সেও আল্লাহর গোলাম, এক গোলাম আরেক গোলামের সেজদা করে, এক ছাকর আরেক ছাকরের সেজদা করে। আল্লাহ পাক বলতেছেন, খবরদার, লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কমার, খবরদার সূর্যকে সেজদা করিও না, চন্দ্রকে সেজদা করিও না, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না, এক গোলাম আরেক গোলামের কেন সেজদা করবা? সূর্য আমার গোলাম, তুমিও আমার গোলাম, চন্দ্র আমার গোলাম, তুমিও আমার গোলাম, সেজদা করবা যিনি, তুমি গোলামেরও যিনি মালিক, ওই সূর্য গোলামেরও যিনি মালিক, চন্দ্র গোলামেরও যিনি মালিক, ওই আল্লাহর ওলি গোলামেরও যিনি মালিক, ওই মালিককে শুধু সেজদা কর, সেজদার মালিক একমাত্র তিনি। কিন্তু আমাদের দেশে অসংখ্য ভাই বোন, লক্ষ লক্ষ ভাই বোন দেখবেন কবরের সামনে সেজদা দিতেছে, দিচ্ছে না? ইমান চলে যাচ্ছে, কিন্তু ওই আল্লাহর বান্দা বান্দি মনে করতেছে তার ইমানটা আরো মজবুত হইতেছে, সে যে শিরক করতেছে এটা কিন্তু বুঝতেছে না, এই সেজদার মাধ্যমে তার ইমান শেষ। মান্নত করা, নজর মান্নত, এগুলো একটা গুরুত্বপূর্ণ ইবাদত। মান্নত বুঝেন তো? হ্যাঁ, বাসায় যার মানুষ মান্নত বুঝে না, মান্নত বুঝেন? বিপদে পড়ছেন, ছেলের অসুখ, মেয়ের অসুখ, হঠাৎ কোন বিপদ আসছে, আল্লাহর কাছে বললেন রাব্বুল আলামিন আমার এই বিপদটা আপনি দূর করে দেন, এই বিপদটা আল্লাহ আমার থেকে দূর করে দেন, আমি আপনার রাস্তায় 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা দিব, আমি 5 দিন রোজা রাখবো, আমি এত রাকাত নামাজ পড়বো, এটার নাম হলো কি? মান্নত। এই মান্নত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই মান্নত করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এই মান্নত কার জন্য? কারণ সকল ইবাদতের মালিক একমাত্র, তাহলে মান্নত হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এখন যদি বলেন আল্লাহ আমার এই বিপদটা আপনি দূর করে দেন, অমুক মাজারে, অমুক হুজুরের দরবারে আমি 5,000 টাকা দিব, শিরক, ইমান থাকবে না, ইমান চলে যাবে। আপনার বিপদ আপদ দূর করার মালিক কে? একমাত্র আল্লাহ। রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? রোগ মুক্তি দিল আল্লাহ, বিপদ দূর করলো আল্লাহ, টাকা দিলেন আরেকজনের, দুর্নীতি হয়েছে না? মহা দুর্নীতি। আল্লাহ আপনার রোগ ভালো করলো, আল্লাহ আপনার বিপদ দূর করলো, টাকা দিবেন আল্লাহরে, আল্লাহরে না দিয়ে আপনি আরেক জায়গায় দিয়ে দিচ্ছেন, তা আল্লাহরে কেমনে দিবেন? আপনার ঘরের পাশে আল্লাহর ঘর আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, মাদ্রাসাও আল্লাহর ঘর, মসজিদও আল্লাহর ঘর। আপনার বাড়ির পাশে কত গরিব মানুষ আছে, কত অসহায় আছে, কত এতিম আছে, কত বিধবা আছে, আল্লাহর কত গোলাম, অসহায় গোলাম আছে, তাদেরকে আপনি দিয়ে দেন, এটাই আল্লাহকে দেওয়া। আপনি দিবেন আল্লাহকে? আল্লাহকে না দিয়ে একজন আল্লাহর ওলি মারা গেছে তাকে দিতেছেন, আল্লাহর ওলি মারা গেছে উনাকে দিচ্ছেন কেন? উনি কি খাইতে পারে? উনি আপেল কমলা খাইব আপনার টাকা দিয়ে, আঙ্গুর খাইব, ওনার কাপড় চোপড় দরকার, ওনার মশারি দরকার, ওনার মোমবাতি দরকার, ওনার লাইট দরকার, নাকি কি বলেন? যিনি মারা গেছে উনার বিল দরকার আছে? তাহলে এই টাকা কারা খায়? কত আল্লাহর বান্দা সেখানে বসে বসে গাঁজা খায়, কত আল্লাহর বান্দা সেখানে বসে বসে মদ খায়, কত আল্লাহর বান্দা বসে বসে গান বাজনা বাজায়, বাজায় না? আর আপনি টাকা দিয়ে সহযোগিতা করতেছেন, এই কারণে আপনার ইমান চলে যায়। মান্নত করতে হবে একমাত্র আল্লাহ, আল্লাহর জন্য। দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া হলো একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তাহলে এই ইবাদতটা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। যা চাইবেন, যা দরকার, সব চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। যদি আল্লাহর কাছে না চায়, খাজা বাবার কাছে চান, ইমান থাকবে কি থাকবে না? সাথে সাথে ইমান শেষ। যদি বলেন কেউ ফিরে না খালি হাতে, গেলে খাজার দরবারে, ইমান থাকবো না? খাজা আবার কে? খাজা হলেন আমার একমাত্র আল্লাহ। খাজা কে? কথা কন, খাজা মানে দাতা, যিনি দেন তাকে বলা হয় খাজা। তো দেওয়ার মালিক কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহু ইউতি, কোন হাদিসে বলছেন ওয়াল্লাহু মুতি, আল্লাহ হলেন খাজা, আল্লাহ হলেন দাতা, একমাত্র আল্লাহই দেন, আর কেউ দিতে যদি ওই খাজা বাবা আমাকে দিতে পারতেন, সবার আগে খাজা বাবা নিজেরে নিজে দিতে পারতেন। খাজা বাবার যদি দেওয়ার কোনো ক্ষমতা থাকতো, খাজা বাবা জীবনেও মরতো না, খাজা বাবা জিন্দা থাকতো, খাজা বাবা মরতো না কোনো, কোনো মানুষ চায় নাকি মরতো? সবাই তো চায় জিন্দা থাকতে, তো খাজা বাবা জিন্দা থাকতে পারলো না কেন? তাহলে খাজা বাবার জীবিত থাকার কোনো পাওয়ার নাই। খাজা বাবা সবাই চায় যৌবন থাকতো, জোয়ান থাকতে, চুল দাড়ি যেন না পাকে। আমরা কি কেউ চাই আমার চুল দাড়ি পাকি যাক, বুড়া হয়ে যায়, এটা কেউ চান? কেউ চায় না। সবাই চায় সারা জীবন যুবক থাকি, চুল দাড়ি যেন একটাও না পাকে, চায় না? তো খাজা বাবা চুল দাড়ি পাইছে কেন? খাজা বাবাও তো চায় যে জোয়ান থাকুক। তো খাজা বাবার যৌবন ধরে রাখতে পারে নাই, তাহলে খাজা বাবার কোনো পাওয়ার নেই। খাজা বাবার বিশাল পেট, বিরাট পেট হাতির মত। খাজা বাবার পেটটা খাজা বাবা ছোট করতে পারে না। যে লোক নিজের পেটের কন্ট্রোল নিজে করতে পারে না, সে আমার আপনার কি দিব, কি বলেন? কোন মানুষ কি চায় তার পেটটা এরকম বড় হয়ে থাকুক? চায় নাকি? আপনাদের দেশে মনে হয় চায়, বড় পেটওয়ালা মনে হয় খুব সম্মানের নাকি? তার সবাই চায় যে তার পেটটা ছোট থাকুক। কত খাজা বাবা দেখবেন এরকম বিশাল বিশাল পেট, তাহলে বোঝা যায় খাজা বাবা নিজের পেট কমাবে খাবার খাজা বাবার নাই। খাজা বাবা নিজের অসুখ নিজে ভালো করতে পারে না, রোগ ব্যাধি হলে অ্যাপোলো হসপিটাল, ইউনাইটেড হসপিটাল, বড় বড় হসপিটালে যায় ভর্তি হয়ে থাকে। তাহলে যে লোক নিজের রোগ নিজে ভালো করার ক্ষমতা নাই, ওই লোকে আমার কি বিপদ আপদ দূর করবো, আমার অসুখ কি ভালো করব, তার নিজেরটাই তো নিজে পারে না। আর বাংলার পাগল মুসলমান, জ্ঞানহীন মুসলমান এ সকল লোকদের কাছে যাই, ধর্ণা দে, সেজদা করে, বিপদ আপদ মুক্তি চায়, দোয়া করে, ধনী হতে চায়, সম্পদ চায়, ছেলে মেয়ে চায়, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করলে ইমান নষ্ট হয়ে যাবে, সাথে সাথে ইমান চলে যাবে। সেরে যা দরকার, ছেলে মেয়ে দরকার, টাকা পয়সা দরকার, জায়গা জমিন দরকার, শরীর সুস্থ হওয়া দরকার, বিপদ আপদ দূর হওয়া দরকার, সব চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমার আপনার খালেক এত মহান খালেক, চাইলে খুশি হয়, চাইলে কোনো বেজার নাই, যত চাইবেন তত খুশি, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করা, একজন মুমিন তাওয়াক্কুল করবে একমাত্র আল্লাহর উপরে। যদি কেউ আল্লাহ ছাড়া অন্যের উপরে তাওয়াক্কুল করে, এটা কি শিরক? ঈমান নাই। তাওয়াক্কুল করতে হবে কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনেরা একমাত্র তাওয়াক্কুল করবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। এখন নতুন গাড়ি কিনছেন, গাড়িটা নিয়ে দৌড় দিছেন সিলেটের দিকে। জিজ্ঞাসা করলাম, ভাই গাড়ি নিয়ে এদিকে দৌড় দিলেন কেন? গাড়ি নিয়ে দৌড় দেন আল্লাহর ঘরের দিকে? কয় না, ওখানে বিরাট আল্লাহর ওলি আছে, আল্লাহর ওলি আমার গাড়িটা দেখে রাখবো, অ্যাক্সিডেন্ট বিপদ আপদ থেকে আল্লাহর ওলি হেফাজত করবো। নাউজুবিল্লাহ, ইমান থাকবো? আপনার গাড়ি দেখে রাখার মালিক কে? একমাত্র আল্লাহ। কোন খাজা বাবা কবর থেকে গাড়ি দেখে রাখার ক্ষমতা, আমাকে দেখে রাখার ক্ষমতা? যদি কেউ বিশ্বাস করে মরে যাওয়ার পরেও আমার গাড়ি দেখবো, আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হতে লাগলে হেফাজত করবো, ইমান নাই। রাস্তা দিয়ে গাড়ির ড্রাইভার হাঁটতেছে, গাড়ি চালাতেছে, কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে আসতে হয়ে গেছে, স্লো হয়ে গেছে। কি ব্যাপার ড্রাইভার সাহেব, এখান থেকে স্লো করলেন কেন? কয় এখানে এক বিরাট আল্লাহর ওলির কবর আছে, আল্লাহর ওলির সামনে দিয়ে গাড়ি জোরে চালালে আল্লাহর ওলি রাগ করে গাড়ি ধাক্কায় ফেলাই দিব। আল্লাহর ওলি এত গরম যে সামনে দিয়ে যদি গাড়ি একটু জোরে চালায় তাহলে ধাক্কায় ফেলাই দেয় গাড়ি। প্রথম কথা হলো আল্লাহর ওলি কবর থেকে দেখে কেমনে, দ্বিতীয় কথা হলো যদি দেখেও তা আল্লাহর ওলি যদি এত গরম হয় আল্লাহর ওলি হয়েছে কেমনে? গরম হলে ওলি হওয়া যায় নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে মসজিদে নববীতে দাঁড়া দাঁড়া পেশাব করে দিছে এক লোক আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে ধমক দিলেন না, তাকে মারলেন না, তাকে সুন্দর করে বুঝাই দিলেন গরম হন নাই। গরম হলে আল্লাহর ওলি হওয়া যায় নাকি? একটু বেয়াদবি আছে, মানুষ ধাক্কায় গাড়ি ফেলাই দিল। কয় হুজুর এটা খুব গরম, হুজুর খুব গরম মাজার, এটা এটা সামনে দি যদি জোরে গাড়ি চালা যায় তো সব বরবাদ। নাউজুবিল্লাহ, শেরেক ঢুকে আছে রন্ধ্রে রন্ধ্রে শেরেক। বাড়ি থেকে বের হয়েছে সকালবেলা, টাঙ্গাইল যাবো, রওনা দিছে বাসায় থেকে এখান থেকে, কিছু তো যাওয়ার পরে দেখে একজন মহিলা খালি কলসি লই পানি আনতে যায়। কয় আজকে যাত্রা সব বরবাদ, খালি কলসি দেখে গেছে। আপনাদের দেশে কয় নেই, খালি কলসি দেখছে আজকে। এই জন্য ভালো একটা কাজ করার জন্য টাঙ্গাইল যাইতেছিলাম, এই খালি কলসি দেখে একেবারে বরবাদ, আজকে যাত্রা অশুভ হয়ে গেছে। তাহলে বলেন খালি কলসির কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? একমাত্র আল্লাহর ক্ষমতা সব। সমস্ত ক্ষমতা, সমস্ত মালিকানা, সমস্ত রাজত্ব একমাত্র আমার আল্লাহর হাতে। আমার ভালো করার মালিকও আমার আল্লাহ, আমার খারাপ করার মালিকও আমার আল্লাহ। আমার আল্লাহ যদি দুনিয়ার কোন মানুষের কল্যাণ করতে চান, দুনিয়ার এমন কোন শক্তি নাই যে সেটাকে ধরে রাখবে। আমার আল্লাহ যদি কারো ক্ষতি করতে চান, দুনিয়ার এমন কোন শক্তি নাই সেই ক্ষতি প্রতিহত করবে। তাহলে আপনার খালি কলসি অসুবিধা কি? তারপরে সকালবেলা রওনা দিছে কোনো কাজ করতে, কিছু দূর যাওয়ার পরে দেখে পাখি একটা ডাক দিয়ে উঠছে, কয় আজকে পাখি বলে দিছে আজকে অ্যাক্সিডেন্ট হতে পারে, বিপদ হতে পারে। পাখি কেমনে জানে আপনার অ্যাক্সিডেন্ট হবো? পাখি গায়েব জানে নাকি? তারপরে দেখবেন রবিবারে বাস কাটে না, বাস কিনতে গেছেন রবিবারে বাস বিক্রি করে না। আপনাদের দেশে কি বেড়ে? রবিবারে পুরা বাংলাদেশ রবিবার কেমনি যোগাযোগ হইলো আল্লাহ জানে। একেবারে গাইবান্ধা জিজ্ঞেস করছি কয় রবিবারে, একেবারে কুড়িগ্রাম কয় রবিবারে, তারপরে দিনাজপুর কয় রবিবারে, পুরা বাংলাদেশ রবিবারে, রবিবারে বাস কাটে না। কি হয়েছে রবিবারে বাস কাটলে? কি সমস্যা বলুন তো দেখি আপনাদের দেশে কি সমস্যা? যে রবিবারে বাস কাটলে বাসের জাত সব নষ্ট হয়ে যায়, বাস শেষ হয়ে যায়। আচ্ছা বাস দেওয়ার মালিক, নষ্ট করার মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। রবিবারের কোনো পাওয়ার আছে নাকি? রবিবারের, সোমবারের, মঙ্গলবারের, শনিবারের কোনো ক্ষমতা নাই। এই রবিবারের ক্ষমতা বিশ্বাস করলে সেরে হবে। হ্যাঁ রবিবারে মানুষ মধ্যে তো বাস লাগবে, তাহলে সেদিন যদি বাস না কাটে মানুষ মাটি দিবেন কেমন? শনিবারে মঙ্গলবারে বিয়ে শাদির অনুষ্ঠান কম হয়, বেশ হয় না বলতে গেলে আপনাদের দেশে হয় না? শনিবার মঙ্গলবারে বিয়ে শাদি নেই, কারণ আমরা তো এই ব্যবসা এবং আমাদেরকে তো মানুষ দাওয়াত দেয়, আমরা তো খবর রাখি কোন দিন বিয়ে হয়। তো দেখি যে সব বিয়ে শুক্রবারে, বৃহস্পতিবারে, সোমবারে, মঙ্গলবার আর শনিবারে বিয়ে শাদি নেই। কি হয়েছে ভাই? শনিবারে, শনিবারে ডেট দিলেও মুরব্বীরা কয় খবরদার শনিবারে দিও না, শনিবার কিন্তু দিন ভালো না, শনিবার মঙ্গলবার দিন ভালো না, এই দিন কোনো ভালো কাজ করা যাবে না। কে বলছে এটা দিন ভালো না? শনিবারের মালিকও যে আল্লাহ রাব্বুল আলামিন, শুক্রবারের মালিকও ওই একই রাব্বুল আলামিন, মঙ্গলবারের মালিকও আমার সেই রাব্বুল আলামিন। শনিবার মঙ্গলবারের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা যিনি শনিবার মঙ্গলবারের মালিক তার। এই জন্য শনিবার মঙ্গলবার যদি কেউ বিশ্বাস করে এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না, সেরে খাবে, আল্লাহর উপরে ইমান নষ্ট হয়ে যাবে, তাওহীদ নষ্ট হয়ে যাবে, আল্লাহর একত্ববাদ নষ্ট হয়ে যাবে। সকালবেলায় দোকানে গেছেন, বাকি চাইছেন, বাকি দিবে না। সকালবেলায় দোকানে যাই দেখবেন বাকি চাই যাবে, আপনাদের দেশে দেন সারাদিন বাকি দিব, কিন্তু প্রথম কাস্টমার বাকি দেওয়া যাবে না। তো প্রথম কাস্টমার বাকি দিলে সমস্যা কোন জায়গায়? অসুবিধা কি? সারাদিন বাকি হইব। কে বললো, কে এটা সিস্টেম করলো যে সারাদিন বাকি হবে? আপনার দোকানের ব্যবসা বাণিজ্যের বরকত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্যের বরকত না দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আপনি যদি সততার সাথে, সত্যবাদিতার সাথে ব্যবসা পরিচালনা করেন, ধোকাবাজি না করেন, প্রতারণা না করেন, মিথ্যা কথা না বলেন, ফরমালিন না মিশান, মানুষকে ওজনে কম না দেন, ভেজাল না দেন, তাহলে আল্লাহ পাক আপনার ব্যবসার মধ্যে বরকত দিবেন। সকালবেলায় বাকি দেওয়ার না দেওয়ার মধ্যে বরকত অবরকত নির্ভর করে না, কিন্তু আপনি ধরে রেখেছেন এটা এইভাবে করতে হবে। যে মাসে জন্ম মাস, খবরদার এই মাসে কিন্তু বিয়ে হতে পারবে না, এই মাসে তার জন্ম মাস, এই মাসে জন্মগ্রহণ করছে, এই মাসে জন্মগ্রহণ করছে, এই জন্য এই মাসে বিয়ে হওয়া যাবে না। এই মাস ফাল্গুন মাস, ফাল্গুনের বউ আগুন, ফাগুনের বউ আগুন, খবরদার ফাগুন মাসে বিয়ে হওয়া যাবে না। এক জায়গায় গেছি ক ফাগুনের বউ আগুন, ফাগুন মাসে বিয়ে হইলে বউ এটা খুব আগুন হয়, এই জন্য এই মাসে বিয়ে হবে না। এই জাতীয় শত শত শেরেকের কারখানা আমাদের ঘরে ঘরে লুকায়িত আছে। এলাকায় এলাকায় আছে, সমাজে সমাজে আছে। এই যে মামা ভাইয়েরা এবং বোনেরা, এক নম্বর পয়েন্ট মনে রাখবেন, আল্লাহর সাথে শিরক করলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান শেষ। দুই নম্বর, ঈমান নষ্ট হওয়ার কারণ মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসায়ত ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুমুশ শাফা। দুই নম্বর ঈমান নষ্ট হওয়ার কারণ হলো যে ব্যক্তি আল্লাহর মাঝে আর তার মাঝে মধ্যস্থতাকারী বানাইনে। কয় শোনো, দুনিয়াতে কোর্টে গেছো তোমার বিচার চলবো, সেখানে যদি উকিল ব্যারিস্টার নিয়োগ না দাও তোমার বিচার কেমনে হবে? তুমি কি সরাসরি জজের সাথে বিচারপতির সাথে কথা বলতে পারবে? কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার বিচার হবে, সেখানেও তোমার উকিল ব্যারিস্টার লাগবে। বাস, এবার মানুষ উকিল ব্যারিস্টারের জন্য পাগল হয়ে যায়, উকিল কোথায় পাওয়া যাবে, ব্যারিস্টার কোথায় পাওয়া যাবে, আল্লাহর আদালতে উকিল ব্যারিস্টার নিয়োগ দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে কোনো উকিল ব্যারিস্টার নিয়োগ দেওয়ার প্রয়োজন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার অপরাধ সরাসরি দেখেন। আমি আপনি গুনার কাজটা করতেছি, আল্লাহ নাফরমানি করতেছি, আল্লাহ সরাসরি দেখতেছেন, সাক্ষীরও তো দরকার নাই, আল্লাহ সরাসরি দেখছেন, যিনি যিনি বিচার করবেন তিনিই দেখছেন। এমন কোন ব্যক্তির পাওয়ার নাই, ক্ষমতা নাই, যে ব্যক্তিকে আমাদের ময়দানে আমাকে ছুটাই নিবে, আল্লাহ যদি ধরে আমাকে ছুটাই নিবে, এরকম কারো কোনো ক্ষমতা পাওয়ার আছে? মুশরিকেরা মূর্তি পূজা করত, শিরক করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এসব মূর্তি পূজা করো কেন? তখন তাদের জবাব কি ছিল? ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। তারা এমন এমন মাবুদের ইবাদত করত যেই মাবুদ তাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, এটা সব তারা বুঝত। কিন্তু তারা বলতো হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। যে 360টা মূর্তি বাইতুল্লাহর ভিতরে ছিল, এই বাইতুল্লাহর ভিতরে এই মূর্তিগুলো, এগুলো কারো ভালো করতে পারে না, ক্ষতিও করতে পারে না, এটা কিন্তু মক্কার লোকেরা সব জানতো, বুঝত। কিন্তু তারপরেও ইবাদত করতো, কেন? তাদের বিশ্বাস এরা কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা ইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা বলতো এগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করবে, আল্লাহর মুকাররিবিন বানায় দিবে এরা, মানে আল্লাহর মাঝে আমার মাঝে যোগসূত্র স্থাপন করে দিবে। এটার কারণে আল্লাহ পাক এটা কাফেরের বৈশিষ্ট্য, মুশরিকের বৈশিষ্ট্য বলছেন। অনেকে দেখবেন নিজে নামাজ পড়ে না, রোজা রাখে না, আমল নাই, কিচ্ছু নাই, কয় আমার হুজুর আছে, হুজুরেই কি আমাদের দিন তারা পার করে দিবে, হুজুরেই মহাকান্ডারি কে আমাদের ময়দানে তারা পার করে দিবে। নিজের নামাজও দরকার নাই, এবাদতেরও দরকার নাই, আমলেরও দরকার নাই, নিজে মদ খায় গাঁজা খায়, কিন্তু হুজুরের ওরস করে বছরে একবার, বাস হুজুরে পার করে দিবে। মুশরিকি চিন্তা ধারণা, ইমান ভেঙে যাবে এরকম মধ্যস্থতাকারী যদি কারণে বানায়। তিন নম্বর ইমান ভঙ্গের কারণ মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন ওয়া সাহহা মাযহাবাহুম, কোন লোক যদি মুশরিকের মুশরিক মনে না করে, কাফেরের কাফের মনে না করে, মুশরিকের মুশরিক মনে না করে, এই লোকেরা ঈমান ভেঙে যাবে। আচ্ছা বলেন তো দেখি, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম? আপনাদের এখনো ঈমান আসে না, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়, এটা ভুল ধারণা। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা আল ইমরান 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রব রাব্বুল আলামিনের কাছে একমাত্র দিন হলো ইসলাম, একটাই দিন, এটা বা শ্রেষ্ঠ বা নিম্ন হয় কেন? যদি বলেন ইসলাম সর্বশ্রেষ্ঠ, তাহলে বুঝা যাবে আরো চার পাঁচটা আছে, এই চার পাঁচটার মধ্যে ইসলাম শ্রেষ্ঠ, ইসলাম এক নম্বরে, দুই নম্বরে একটা আছে, তিন নম্বরে একটা আছে, চার নম্বরে একটা আছে, পাঁচ নম্বরে একটা আছে। এই সর্বশ্রেষ্ঠ বলে আপনি সর্বমানি চার পাঁচটার মধ্যে এটা সবচেয়ে সেরা, তা আপনি সবগুলোর স্বীকৃতি দিয়ে দিলেন, ইমান আসে না। এই জন্য কবর দুই নম্বর প্রশ্ন বাবা দিন ওটা। আমরা মনে করছি একবার প্রশ্ন সহজ, প্রশ্ন সহজ না, প্রশ্ন জটিল, সহজ অঙ্কে ফেল করে বেশি, দেখবেন কঠিন অঙ্ক আসলে ছাত্ররা পাস করে, সহজ গুলো দিবেন ফেল করে। এই জন্য একমাত্র দিন হলো ইসলাম। এখন দেখবেন অনেক মুসলমান মনে করে সবগুলো আল্লাহর ধর্ম একটা পালন করলে হয়, সব জান্নাতে যাবে, নাউজুবিল্লাহ। এমন ফির সাহেব বাহির হয়েছে বাংলাদেশে যারা কয় সব ধর্মের মতবাদে বিশ্বাসী, কয় আমার এই দরবারে সব ধর্মের লোক আসতে পারবে না, সবার জন্য খোলা, সবারই জান্নাত দে, নাউজুবিল্লাহ। যে আল্লাহর বান্দা মনে করবে সব ধর্মের মানুষ জান্নাতে যাবে, সবগুলো আল্লাহর ধর্ম, এই আল্লাহর বান্দার ইমান নাই, নিজেই জাহান্নামে যাবে। সব মানুষের জান্নাতি দিতে যায়, নিজে জাহান্নামে যাবে, তার ইমানটাই চলে গেছে। কারণ আল্লাহ পাক সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা ইয়াবতাগি গাইরাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন অনুসন্ধান করে, অন্য কোন দিন তালাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনকে কবুল করবেন না, গ্রহণ করবেন না, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইসলাম ছাড়া আর কোন দিনকে আল্লাহ পাক কবুল করেন না। তাহলে একমাত্র ইসলাম হলো আল্লাহর মনোনীত দিন, অন্য দিনকে সহি মনে করা যাবে না। কয়টা গেল ইমান ভঙ্গের কারণ? আমি সংক্ষেপে পয়েন্ট গুলো বলে আলোচনা শেষ করে দেব। চার নম্বর পয়েন্ট, মান আবগাদা মিম্মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আমাদের জন্য নিয়ে আসছেন, এই দিনের কোন একটা জিনিসকে কেউ যদি অপছন্দ করে, ঘৃণা করে, ইমান নাই। ইসলামের একটা জিনিস ছোট আর বড় ইসলামে নাই, ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যত সুন্নত আছে সবগুলো সুন্নত, সমপর্যায়ের সুন্নত। কেউ কয় ছোট সুন্নত বড় সুন্নত, ছোট সুন্নত আর বড় সুন্নত না, সবগুলোর মর্যাদা সুন্নতের মর্যাদা উঠতে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের মধ্যে থেকে একটা সুন্নত কেউ যদি কেউ অপছন্দ করে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত হলো দাড়ি। কেউ কয় আমি দাড়িওয়ালা মানুষ দেখতে পারি না, দাড়িওয়ালা মানুষ দেখলে আমার রাগ উঠে, তার ইমান শেষ, কারণ সে দাড়িকে অপছন্দ করছে। কোন আল্লাহর বান্দা বলল বোরকাওয়ালা মহিলা দেখতে পারি না, বোরকাওয়ালা মহিলা দেখলে আমার খুব খারাপ লাগে, রাগ উঠি যায়, ইমান থাকব, বোরকাকে অপছন্দ করছে, দিনকে অপছন্দ করছে। কোন আল্লাহর বান্দা বলতেছে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখতে পারে না, পাঞ্জাবিওয়ালা মানুষ দেখতে পারে না, ইমান থাকব, থাকবে না। ইসলামের যে কোনো একটা জিনিসকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে কোনো একটা সুন্নাত, খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া, এটা একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত। কেউ যদি কয় এটা ভালো লাগে না, এটা কেমন যেন দেখা যায়, ইমান থাকব, ইমান শেষ। টাকনুর নিচে কাপড় পরা হারাম, কবিরা গুনাহ। টাকনুর উপরে কাপড় পরতে হয়, একজন টাকনুর উপরে প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে, কয় তোরে দেখতে খ্যাত খ্যাত মনে হইতেছে, ইমান থাকব না। রাসূলের সুন্নতকে খ্যাত বলছে, ইমান শেষ। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো একটা সুন্নতকে, দিনের যে কোনো একটা বিষয়কে কেউ যদি একটু অপছন্দ করে, ইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইমান ভেঙে যাবে। কয় নম্বর গেছে? পাঁচ নম্বর, মান আতাকাদা আন্না হুদা গায়রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকমাল মিন হাদিহি। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হেদায়েতের চাইতে অন্য কোন হেদায়েতকে উপরে মনে করে, পরিপূর্ণ মনে করে, শ্রেষ্ঠ মনে করে, তার ইমান ভেঙে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত জমিনে খাইরুল হুদা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক খুতবার শুরুতে বলতেন, আম্মা বাদ, ফা ইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার শ্রেষ্ঠ হেদায়েত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চাইতে অন্য আদর্শকে যদি উত্তম মনে করে, পরিপূর্ণ মনে করে, তার ইমান নেই। তাহলে মাথার চুল কাটতে হবে কার মতো? কথা কয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় চুল ছিল না, সাহাবায়ে কেরামের মাথায় চুল ছিল না, ছিল না, তারা চুল কাটতেন। তাহলে একজন মুসলিম যুবকের চুল কাটার নমুনা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চুল কাটার স্টাইল হবে আবু বকরের স্টাইল, ওমরের স্টাইল, ওসমানের স্টাইল, আলীর স্টাইল, ইবনে আব্বাসের স্টাইল, ইবনে ওমরের স্টাইল। আজকে মুসলিম যুবক চুল কাটে কার স্টাইলে? দেখবেন সেলুন দোকানে চারে পাশে চুলের ডিজাইন দেওয়া আছে, এই ডিজাইন গুলো কার? বিভিন্ন বড় বড় গানের শিল্পী, গানের তারকা, নাচের তারকা, খেলার তারকা, বড় বড় মুশরিকদের। মুসলিম যুবক ওগুলা দেখে দেখে চুল কাটে, কি খুশি লাগে, অমুকের স্টাইলে কাটছি, অমুকের ডিজাইনে কাটছি, বাহ। আবু বকরের ডিজাইন কই, ওমরের ডিজাইন কই, ওসমানের ডিজাইন কই, ইবনে আব্বাসের ডিজাইন কই, ইবনে ওমরের ডিজাইন কই? চুল কাটার মধ্যেও থাকতে হবে সাহাবায়ে কেরামের ডিজাইন। যদি এই ডিজাইনকে সেকেলে মনে করে, আর এই ইউরোপিয়ান ডিজাইন কে যদি কেউ শ্রেষ্ঠ মনে করে, ইমান চালালো। কিছু ভাইদেরকে দেখে সিড়া প্যান্ট পরে রাস্তা দিয়ে হাতে সিড়া প্যান্ট দেখছেন, এখান থেকে কিন্তু সিড়া কি ব্যাপার, এখান থেকে সিড়া কেন? ক ইউরোপের একজনের ফ্যান এরকম ছিঁড়ে গেছিল, কোনো কারণে ছিঁড়ে যেতে পারে না, কিছুর সাথে লেগে ছিঁড়ে গেছে। এক বাঙালি দেখছে এখান থেকে ইউরোপের একজন মানুষ ছিঁড়া প্যান্ট পরে হাতে, এ ক এটাই তো এটাই তো স্টাইল, ল্যাবরেটরি কাটি ছিঁড়ে ফেলছে, বাস। মানে মুসলিম যুবকেরা আজকে এতিম, সংস্কৃতির এতিম হয়ে গেছে। ও ইউরোপের মানুষেরা এক সময় মাথার নিচে বালিশ দিতে হয়, এটা ইউরোপের মানুষ জানতো না। ইউরোপের মানুষেরা বালিশ মাথার নিচে না দিয়ে পায়ের নিচে দিত। যে সময় স্পেন বিজয় হয়, মুসলমানরা স্পেন বিজয় করে, ওই সময় ইউরোপের মানুষ মাথার নিচে বালিশ দিত না, পায়ের নিচে বালিশ দিত। মুসলমানরা গিয়ে দেখে অবাক কাণ্ড, কি রে পায়ের নিচে বালিশ? জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনারা পায়ের নিচে বালিশ দেন কেন? কয়, সারাদিন কঠোর পরিশ্রম করে আমার পা, রাত্রে বিশ্রাম দরকার আমার পা, মাথায় কি করছে, মাথারে কেন দিব, মাথার কি কাজ, মাথারে বালিশ দেওয়ার কি দরকার, পা পরিশ্রম করছে, পায়ে বালিশ দিতে হবে। মুসলমানরা গিয়ে শেখাইলেন, তোমার এই পা হলো কর্মচারী, কিন্তু এটার হেড অফিস হলো মাথার মধ্যে, মাথায় যদি পরিচালনা করে তোমার হাত পা কাজ করবো, মাথায় যদি কাজ না করে তাহলে তোমার হাত পায়ে কোনো কাজ করবে না, প্যারালাইজ হলে দেখবেন হাত পায়ে কোনো কাজ করে না, মাথায় গন্ডগোল স্টপ করছে, বাস হাত পা অসল। এইটা ইউরোপের মুসলমানকে সভ্যতা শিখাইছে, ইউরোপের মানুষদেরকে, মুসলমানেরা। আজকে মুসলিম যুবকেরা সংস্কৃতির এতিম, সুন্নাত ছেড়ে দিয়ে আজকে বিজাতীয় কালচার নিয়ে মহাব্যস্ত। অথচ মুসলিম যুবকেরা, তাদেরকে সংস্কৃতি শিখাইবো, মুসলিম যুবক দেখি দেখি তারা চুল কাটবো, তারা বিভিন্ন ডিজাইন স্টাইল গ্রহণ করবে, কিন্তু আমরা এখন তাদেরকে দেখে স্টাইল। অনেক মুসলিম যুবক দেখবেন হাফ প্যান্ট পরে বলে হাঁটে, দেখছেন? মুসলমানের সন্তান হাফ প্যান্ট পরে হাঁটে, হাফ প্যান্ট পরে হাঁটা কার সংস্কৃতি? মুসলিম সংস্কৃতি নয়, অমুসলিমদের সংস্কৃতি হাফ প্যান্ট পরে হাঁটা। মুসলমান যুবক হাতের মধ্যে ছুরি লাগায় লাগায় হাঁটে, রাবারের ছুরি, কত কিছু ছুরি দেখছেন নে বর্তমানে, ছুরি লাগায় লাগায় হাঁটে যুবকেরা। ছুরি লাগানো কি মুসলমানের সংস্কৃতি? পুরুষের সংস্কৃতি, মহিলারা ছুরি লাগাইব, এখন যুবকেরা ছুরি লাগায়, গলার চেন লাগায়, কানের দুল লাগায়, এগুলো মজা লাগে। পুরুষের সংস্কৃতি টাকনোর উপরে কাপড় পরে হাঁটবে, নারীর সংস্কৃতি টাকনোর নিচে কাপড় পরে হাঁটবে। কিন্তু এখন দেখি পুরুষ টাকনোর নিচে এমন ভাবে কাপড় পরে রাস্তা পরিষ্কার করে ফেলে, নারী ট্রাক্টর উপরে তুলতে তুলতে হাঁটুর উপরে পর্যন্ত তুলে ফেলছে, মানে উল্টা হয়ে গেছে সব। নারীরটা যাবে নিচের দিকে, নারীরটা উঠতেছে উপরের দিকে, পুরুষেরটা উঠবো উপরের দিকে, পুরুষেরটা যাইতেছে নিচের দিকে। রাস্তা দিয়ে হাঁটি দেখবেন একজন পুরুষ শার্ট প্যান্ট পরার পরে উপরে দিয়ে আবার কোট লাগাইছে, কত কিছু লাগাইছে, আর একজন মহিলা খুলতে খুলতে সব পাতলা আবরণে রাস্তা দিয়ে হাঁটতেছে, অথচ ওই কোটটা তার লাগানো দরকার। কি বলেন, পুরুষে না লাগায় কোটটা ওই মহিলার লাগানো দরকার। দাদি আর নাতিন রাস্তা দিয়ে যাইতেছে, দাদি বোরকা দিছে, বোরকার উপরে মুখ দেখছে, তার উপরে ছাতা ধরছে, আর নাতিন সব খোলা। দাদির এই ডাকাটা দরকার ছিল কা, নাতিনের। দাদি বুড়া হয়ে গেছে, দাদি কম দেখলে অসুবিধা নাই, আল্লাহ শিথিল করে দিচ্ছেন পর্দা, কিন্তু যার জন্য পর্দা বেশি দরকার তার নাই, তার খবর নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের চাইতে অন্য আদর্শকে, অন্য কালচারকে, অন্য সংস্কৃতিকে কেউ যদি উত্তম মনে করে ইমান সালাত, কারণ তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমান তার ভঙ্গ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করা ফরজ, এটা এত্তেবার তাওহীদ। কয়টা গেছে? পাঁচটা গেছে। ছয় নম্বর হলো মান ইস্তাহজা বিশাইয়্যিন মিন দীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনের কোন একটা জিনিসকে নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে, ঠাট্টা করছে ইসলামের কোন বিষয় নিয়ে, ব্যঙ্গচিত্র দিছে ইসলামের কোন বিষয় নিয়ে, দাড়ি নিয়ে, দাড়িওয়ালা মানুষ নিয়ে ব্যঙ্গচিত্র দিছে, ইসলামের কোন বিষয় নিয়ে কেউ কার্টুন বানাইছে, কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক বিদ্রোহাত্মক কোন কথা বলছে, তাহলে তার ইমান ইসলামের কোন বিষয় নিয়ে হাসি ঠাট্টা তামাশা করা যাবে না, তামাশার বিষয় না। আজকে দাড়ি নিয়ে তামাশা হয়, তামাশা দেখছেন? এই এলাকায় দেখেন না দাড়ির তামাশা? দেখেন না, এখান দিয়ে একটু আছে, এখান দিয়ে নাই, এখান দিয়ে আছে, এখান দিয়ে নেই, কদিন এই স্টাইল, কদিন আরেক স্টাইল, কদিন বিভিন্ন ভাবে কাটে, এটা দাড়ি নিয়ে তামাশা, দাড়ি নিয়ে ঠাট্টা বিদ্রোহ। দাড়ি আমার নবীর গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ, এই দাড়ি নিয়ে ঠাট্টা বিদ্রোপ করলে ইমান ভেঙে যায়। একজন হয়তো রাখে নাই, কাটে ফেলছে, কিন্তু সে বিশ্বাস করে যে দাড়ি রাখা ওয়াজিব, তার ইমান থাকবে, কিন্তু কবিরা গুনাহ হবে। কিন্তু আরেকজন এই দাড়ি রাখা ওয়াজিবও বিশ্বাস করে না, দাড়ি নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে, অমুসলিমদের মতো, মুশরিকদের মতো বিভিন্ন রং বেরঙ্গের দাড়ি রাখে, এটা তার ইমান চলে যাবে, ইমান ভেঙে যাবে, কারণ সে আল্লাহর দিন নিয়ে ইসলাম নিয়ে ঠাট্টা করছে। ইসলাম নিয়ে ঠাট্টা করা যাবে না, দিনের কোন বিষয় নিয়ে ঠাট্টা করলে ইমান ভেঙে যাবে। আল্লাহ বলছে লা তাতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, কোন উজর আপত্তি নেই এই আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে, আল্লাহর দিনকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, কুনতুম তাস্তাহজিউ, তোমরা ঠাট্টা করছো, তোমাদের ইমান নেই। কয় নম্বর গেছে? ছয় নম্বর। সাত নম্বর হলো আসহের, সেহের মানে জাদু, জাদু করা। কেউ যদি কারো জন্য জাদু করে তার ইমান থাকবে না, ইমান ভেঙে যাবে। জাদু করাটা কুফরি, আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। কেউ যদি জাদু করে একজন আরেকজনকে, এই জাদু করাটা কুফরি, জাদু করলে ইমান ভেঙে যায়। আট নম্বর হল যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের বিরুদ্ধে দ্বীনের বিষয়গুলোকে উপেক্ষা করে, আর উপেক্ষা করে চলাকে তার নিজের জন্য বৈধ মনে করে, মানে আল্লাহর শরীয়তকে, দ্বীনকে বাদ দিয়েও আল্লাহকে পাওয়া যায় এই বিশ্বাস যে করবো তার ইমান চলাবে। এই কথাটা বুঝছেন? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতি আমাদেরকে দেখাইছেন আল্লাহকে পাওয়া, এই তরিকা বাদ দিয়ে, এই পদ্ধতি বাদ দিয়ে অন্য পদ্ধতিও আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায়, শরীয়ত বাদ দিয়েও আল্লাহর ওলি হওয়া যায়, এই বিশ্বাস পোষণ করলে ইমান ভেঙে যায়। যেমন কোন ব্যক্তি যদি ল্যাংটা বাবাকে আল্লাহর ওলি মনে করে, ল্যাংটা মানুষ কয় আল্লাহর ওলি, যে মনে করবো যে এটা আল্লাহর নবী তারও ইমান নেই, তারও ইমান ভেঙে গেছে। কারণ ল্যাংটা হওয়ার বিধান ইসলামে নাই, ল্যাংটা হওয়া যায় গেছে হারাম। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সকলে ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, জান্নাতের সার্টিফিকেট পাওয়া আল্লাহর ওলি। কিন্তু এই সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবীও কোনোদিন ল্যাংটা হন নাই, হইছে না? একজন সাহাবীও কোনোদিন চুলে জট বাঁধে নাই, দাড়িতে জট বাঁধে নাই। একজন সাহাবীও কোনোদিন 1 ইঞ্চি করে লম্বা হাতের নখ ছিল না। একজন সাহাবীও ময়লা কাপড় ময়লা বস্তা গায়ে দিয়ে রাস্তায় হাঁটে নাই। তাহলে আল্লাহর ওলির বৈশিষ্ট্য এগুলো হইতে পারে না? এগুলোকে যারা আল্লাহর ওলি মনে করে তাদের ঈমান চলে যাবে। শরীয়তবাদে আল্লাহকে পাওয়া যায়, শরীয়তবাদে ওলি হওয়া যায়, এই বিশ্বাসকেও পোষণ করলে চার ঈমান চলে না। আজকে বাংলাদেশে দেখবেন অনেক ভাই বোন ল্যাংটা হলে কয় আল্লাহর ওলি, কয়ের ভিতরে অনেক কিছু আছে, কি আছে সব দেখা যায়, তারপরেও কয় আরো আছে আল্লাহর ওলি মনে করে, কয় আল্লাহর ওলি, কার ভিতরে কি আছে বলা যায় না। একজন আরেকজনকে খবরদার কিছু কইও না, কোন পাগলের মধ্যে কি আছে, কার ভিতরে কি আছে কেউ বলতে পারে না। তার ভিতরে কি আছে বলতে পারবেন না কেন? সে বলতেছে আমার যা আছে সব খুলে দিছি, তারপরেও তার ভিতরে কি আছে দেখা যাবে। আল্লাহর ওলি হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তার জন্য বাধ্যতামূলক, না হয় আল্লাহর ওলি হওয়া সম্ভব। ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন, কেউ যদি আকাশে দিয়ে উড়ে পানির উপর দিয়ে হাঁটে তাও খবরদার আল্লাহর ওলি বলিও না, যতক্ষণ না সে পরিপূর্ণ সুন্নতের অনুসারী না হয়। এক একটা সুন্নত এক একটা কারামত, অস্বাভাবিক ঘটনা দেখানোর নাম কারামত না, নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত গুলোই কারামত। কারো মধ্যে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 50টা সুন্নত থাকে, এই ব্যক্তি 50টা কারামতওয়ালা আল্লাহর ওলি। যার ভিতরে যত সুন্নত বেশি আছে তিনি তত বড় আল্লাহর ওলি। কারণ আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যমই হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুম আল্লাহ। আল্লাহ বান্দারে ভালোবাসে, বান্দাও আল্লাহরে ভালোবাসে, মাধ্যম হলো ইত্তেবা সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের অনুসরণ। তাহলে সুন্নতের অনুসরণ ছাড়া ওলি হয়েছে এই বিশ্বাস করলে কুফরে, ঈমান চলে যাবে। কয় নম্বর গেছে? 8 নম্বর। 9 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআবানাতুহুম আলাল মুসলিমিন, মুশরিকদেরকে সহযোগিতা করা, মুসলমানের বিরুদ্ধে মুশরিককে বিভিন্ন ভাবে সাহায্য করা। আমার মুসলিম ভাইকে মারার জন্য মুশরিককে সহযোগিতা করা, অর্থ দিয়ে সমর্থন দিয়ে বিভিন্ন ভাবে এক জায়গায় মুসলিম আর অমুসলিম সংঘর্ষ, আমি যাই ওখানে মুসলিমের বিরুদ্ধে অমুসলিমকে সহযোগিতা করতেছি, তাহলে ঈমান চলে যাবে। কারণ ওই মুসলিমটা আমার ঈমানি ভাই। আজকে দেখবেন অনেক জায়গায় এক মুসলমান বিপদে পড়লে আর এক মুসলমান খুশি হাসে দূরের থেকে, ইমানের কারণে তার মধ্যে ব্যথা অনুভব হয় না, তার মধ্যে ইমান নেই। এক মুসলিমের বিপদ দেখলে, কষ্ট দেখলে, মুসিবত দেখলে আর এক মুসলিম যদি কষ্ট অনুভব না করে তার ভিতরে ইমান নেই। কারণ মুসলিম হলো কাজা সাদিন ওয়াহেদ, একটা শরীরের মতো, শরীরের এক জায়গায় ব্যথা হইলে আঙ্গুলের মাথা দিয়ে দেখবেন ওই ডায়াবেটিস পরীক্ষা করার জন্য একটু যদি ইয়া করে একটু গুতা দেয় এখান দিয়ে রক্ত নেওয়ার জন্য, এই ব্যথাটা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরো শরীরে পাওয়া যায়। মুসলিম হলো এরকম, কোন এক জায়গায় একটু গুতা পেলে পুরা মুসলিমের জাহানের মধ্যে এটা ব্যথা ব্যথিত হয়। যদি না লাগে তাহলে বুঝতে হবে ওই অংশটা প্যারালাইজড হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তার সাথে মূল শরীরের সম্পর্ক নাই, তার সাথে ইমানের সম্পর্ক নাই। এটাও ঈমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ। সর্বশেষ ঈমান ভঙ্গের কারণ যেটি, সেটি হলো আল-ইরাজু আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইউআল্লিমুহু, আল্লাহর দিন থেকে এমন বিমুখ, দিন শেখারও দরকার মনে করে না, দিন শেখানোরও দরকার মনে করে না, দিন জানার দিন বোঝার কোনো দরকার মনে করে না। আমার আব্বা মুসলমান, আমিও মুসলমান, আমার আব্বা জান্নাতি আমিও জান্নাতি। দিন শিখাও লাগবে না, বুঝাও লাগবে না, জানাও লাগবে না, বাস জান্নাতের গ্যারান্টি পাই গেছে। অথচ দিনের অপর নাম হলো আলেম। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ প্রখ্যাত তাবেঈ ছিলেন, তিনি বলেন ইন্না হাযাল ইলমা দীনুন, আলেম হলো আল্লাহর দীন। ফানজুরু আম্মান তাখুজুনহু, এই দীনটা তুমি কার থেকে নিতেছো সেটা দেখে শুনে নাও। তাহলে দীন আর আলেম এক জিনিস, আলেম বিহীন দীন হয় না, দীন বিহীন আলেম হয় না। ওযু করতে গেলে আলেম লাগে, আলেম বাদে ওযু করতে পারবে না। কি বলে কথা কানে ঘুমাইতেছেন সবাই? ওযু করতে গেলে আলেম লাগে। ওযুর আপনি কেমনে করতে হবে না জানলে ওযু করবেন কেমনে? ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, সুন্নত কয়টা, মুস্তাহাব কয়টা জানতে হয়। তায়াম্মুম করতে গেলে আলেম লাগে, নামাজ পড়তে গেলে আলেম লাগে, খাইতে গেলে আলেম লাগে, টয়লেটে গেলে আলেম লাগে, ঘুমাইতে গেলে আলেম লাগে, সব জায়গায় আলেম লাগে। এই জন্য আমার ভাইরা, আলেমের সাথে সম্পর্ক থাকা এটাও ইমান। আল্লাহ পাক ইমানও শিখতে বলছেন, সূরা মুহাম্মদের ১৯ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন فَعَلَمْ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهِ, لَا إِلَٰهَ إِلَّا اللَّهِ আলেম শিখো, লা ইলাহা ইল্লাল্লাহ জানো, বুঝো, আলেম বিহীন ইমানও হয় না। এজন্য কোন ব্যক্তি আলেম থেকে বিমুখ, জানার চেষ্টা করে না, জানানোর চেষ্টা করে না, দিনকে বুঝার চেষ্টা করে না, তো ইমান ভেঙে যায়। মানে ইমানের যত্ন না নিলে ইমান চলে যায়। আমার বাড়িতে মেহমান আছে, মেহমানের কোনো খোঁজ খবর নেন না, মেহমান কি খাইছে না ঘুমাইছে না আসছে কথাই বলেন না কেউ, তো মেহমান কি বসে থাকবো? মেহমান চলে যাবে। ইমান আসছে আপনার ভিতরে, ইমানের কোনো খবর নেন না, ইমানের কোনো খোঁজ খবর নেন, তো ইমান কি আপনার ভিতরে বসে থাকবো না? ইমান ইমানের মতো চলে যাবে। বর্তমানে দেখবেন ফেসবুকে ইন্টারনেটে আপনি অ্যাকাউন্ট করছেন, একটা আইডি খুলছেন, একটা ইমেল অ্যাড্রেস খুলছেন, জিমেল অ্যাকাউন্ট খুলছেন, খোলার পরে আপনি ৬ মাস ১ বছর খবর এলন নাই, ১ বছর পরে দেখবেন এটা ওপেন করে নাই, অটোমেটিক চলে গেছে। ইমানটাও এরকম, ইমান আসার পরে যদি ইমানের খোঁজ খবর না রাখেন, ইমানের আমল না করেন, ইমানের সাথে কোনো সম্পর্ক না থাকে, ইমানের খোরাক না দেন, ইমানের খাবার না দেন, ইমানের গেজা না দেন, তো ইমান চলে যায়, ইমান ব্যাংকে যায়। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আপনাদের এখানে আলহামদুলিল্লাহ এই মসজিদের পাশাপাশি একটা মাদ্রাসাও আছে, আছে না, যেখানে হাফেজে কোরআন বানানো হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআন মুখস্থ করানো হয়, পাশাপাশি একটা মাদ্রাসাও আছে, ইবতেদায়ী মাদ্রাসা, আবার নূরানী মাদ্রাসা, আছে না। এই মাদ্রাসাগুলোর সাথে আপনাদের সম্পর্ক গভীর করতে হবে, যত সম্পর্ক গভীর করবেন তত ইমান সুন্দর হবে, আমল সুন্দর হবে। এলেমের সাথে সম্পর্ক নাই, ইমানও নষ্ট হয়ে যাবে, আমলও আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, সমাজ অন্ধকার হয়ে যাবে, সমাজের ভিতরে শেরেক আর ভেদাত আসি ঢুকবে। অন্ধকার পাইলেই দেখবেন গড়েকটার মধ্যে কোনো মানুষ থাকে না, তালা মারা অন্ধকার, এটার মধ্যে দেখবেন আস্তে আস্তে সাপ ঢুকে, বিচ্ছু ঢুকে, জিন ঢুকে, বুত ঢুকে, সব ঢুকে। যেই সমাজে এলেম নাই, যেই সমাজে আলেম নাই, সেই সমাজে শেরেক ঢুকে, বেদাত ঢুকে, অন্ধকার ঢুকে, সেই সমাজ একটা অন্ধকার সমাজ। যেই সমাজে মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, হাফেজ কোরআন আছে, সেই সমাজ একটা আলোকিত সমাজ। এজন্য আপনাদের সবার কর্তব্য সর্বপ্রকার সহযোগিতা করবেন, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইবেন, নিজেরা পড়ার বয়স নাই এখন, ছেলে মেয়েদেরকে পড়াবেন, নাতি নাতনিকে পড়াইবেন, টাকা পয়সা দিয়ে আর্থিকভাবে সহযোগিতার দরকার হলে সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন, সমর্থন দিবেন, কোনো সমস্যা হলে দৌড়ায় আসবেন, সার্বক্ষণিক দেখাশোনা করবেন। এটাও আপনার ইমানের একটা কাজ, ইমানের একটা খোরাক, এলেমের সাথে আপনার সম্পর্ককে গভীর করা। এলেমবিহীন ইসলাম হয় না, এলেমবিহীন দিন হয় না। এজন্য ইসলামে এলেম ছাড়া ইমানও হয় না, আমলও হয় না। আমার সম্মানিত ভাই বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আজকে আমরা একটা বিষয়ের উপরে আলোচনা করলাম যে ঈমান ভঙ্গের 10টি কারণ। আপনারা ঈমানের 3টা উসুল শিখবেন, ঈমানের আরকান আহকাম শিখবেন। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমলের থেকে ঈমান বেশি জরুরি। ঈমান যদি না থাকে, ব্যাংকে অ্যাকাউন্টে করেন নাই, প্রতিদিন যদি টাকা জমা দিতেছে, টাকা এগুলো জমা হইব কই? এগুলো ম্যানেজার সাহেবের পকেটে যাবে। এই জন্য আগে ইমানটা বিশুদ্ধ করতে হবে, ইমানটা ঠিক করেন, আমলগুলো সুন্দর মতো অ্যাকাউন্টে জমা হবে। ইমানে ঠিক করেন নাই, আমল করতেছেন তো জমা হবে কই? সব বাতিল। এই জন্য ইমানটা আছে কি না এটা আগে পরীক্ষা করে নিন। আমাদের ওয়েবসাইটে যাবেন tafsirulquran.com, আরো বিস্তারিত সেখানে আলোচনা দেখবেন যে ইমান ভঙ্গের কয়টা কারণ, ইমানের উসুল কয়টা, ইমানের আরকান কয়টা, ইমানের আহকাম কয়টা। ইমানি লেখাপড়াটা সবার জরুরি, সবার উপরে ফরজ। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা ইমানের লেখাপড়া বেশি বেশি করবেন, পাশাপাশি আমলও লাগবে। ইমান যদি সুন্দর হয়, ইমানের কারণে অটোমেটিক আমল সুন্দর হয়ে যাবে। ইমান যদি সুন্দর না হয়, আমল কোনোদিন সুন্দর হবে না। আজকে দেখবেন আমাদের নামাজ সুন্দর হয় না। নামাজের ভিতরে ইমাম সাহেব 3 রাকাত পরে বসে গেছে, কেউ লোক পাবে না। 3 রাকাত পড়ছে না, 4 রাকাত পড়ছে, কেউ বলতে পারে না। ইমাম সাহেব বসে গেছে, সবাই বসে যাবে। ইমাম সাহেব দাঁড়ায় গেছে, সবাই দাঁড়ায় গেছে। কারণ কি? নামাজের ভিতরে সবাই বাজারের হিসাব করতেছে, দোকানের হিসাব করতেছে। ইমাম সাহেবের কাজ করতেছে মুসল্লি বাইরের হিসাব নিকেশ করতেছে। নামাজগুলা সুন্দর হয় না, নামাজগুলা সুন্নত অনুযায়ী হয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালাত হয় না। কারণ কি? ইমানে ঠিক নাই, নামাজ সুন্দর হবে কেন? আগে তো ইমান বিশুদ্ধ হইতে হবে। সাহাবায়ে কেরামের সালাতের মধ্যে শরীরের ভিতর থেকে তীর খোলা হইতো, সাহাবায়ে কেরাম টের পাইতেন না। আমাদেরকে মশা বসার আগে, মশা যদি 1 হাত দূরে থাকে তাও খবর পাওয়া যায়, মশা এখনো শরীরে বসে নাই, 1 হাত দূরে আছে তাও খবর পাইছে। তাহলে এত মনোযোগ কেন? ইমানের সমস্যা। তা আমলে মনোযোগ হবে কোথা থেকে, আমল সুন্দর হবে কোথা থেকে? আগে তো ইমান সুন্দর হতে হবে, ইমানটা সুন্দর হলে আমল সুন্দর হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ইমান নসিব করুন। আল্লাহ পাক আমাদেরকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ পাক এই এলাকার সকল ভাই বোনকে ইমানকে সুন্দর করার, আমলকে সুন্দর করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে মুসলিম হিসাবে ভাই ভাই হয়ে বসবাস করার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই এলাকার উপরে রহমত নাজিল করুন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল কে রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহান